কননিচিওয়া, সবাই কেমন আছেন? সময় হলো এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপানের সহজে জাপানি ভাষার আসরের। আজ থেকে আরম্ভ হচ্ছে জাপানি ভাষার নতুন এই কোর্স। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। শ্রোতা বন্ধু, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা আগামী এক বছর ধরে জাপানি ভাষা শিখব এবং জাপানি সংস্কৃতি সম্পর্কে জানব। আমাদের এই ধারাবাহিক ভাষা শিক্ষার আসরের মূল চরিত্র হিসেবে রয়েছে আন্না নামের এক মেয়ে। সে হচ্ছে থাইল্যান্ড থেকে জাপানে পড়তে আসা এক ছাত্রী। জাপানি মাঙ্গা কমিক্স তার ভীষণ পছন্দ। আন্না থাইল্যান্ডে থাকাকালে রাজধানী ব্যাংককের একটি বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিভাগে ভর্তি হয়েছিল। সেখানে পড়াশোনার ফলে জাপানি ভাষায় সাধারণ কথাবার্তায় সে পারদর্শী হয়ে ওঠে। তবে আন্নার ইচ্ছা ছিল এই ভাষার উপর আরও বেশি দক্ষতা অর্জনের জন্য জাপানে আসার। তাই সে টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদী কোর্সে ভর্তি হয়েছে। প্রথম পাঠে আমরা দেখব আন্নার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে তার টিউটর সাকুরার প্রথম সাক্ষাৎ ঘটছে। টিউটররা হল জাপানি শিক্ষার্থী যারা লেখাপড়া সহ দৈনন্দিন বিভিন্ন কাজে বিদেশি শিক্ষার্থীদের সাহায্য করে থাকে। সাকুরা জাপানি ভাষার একজন শিক্ষক হয়ে ওঠার লক্ষ্য নিয়ে পড়াশোনা করছে। এবার চলুন শুনে নেওয়া যাক পাঠ একের কথাবার্তাগুলো। এই পর্বের মূল বাক্যটি হল আমি হচ্ছি আন্না। বন্ধুরা, এবার আজকের কথোপকথন ব্যাখ্যা করা যাক। এখানে আন্না বলেছে হাজিমে মাসতে, মানে প্রথমবার দেখা হল, অথবা আসসালামু আলাইকুম বা নমস্কার, বা বলতে পারেন কেমন আছেন। কারো সঙ্গে প্রথমবার সাক্ষাতের সময় সবার আগে যে কথাটি জাপানি ভাষায় বলতে হয় এটি হল তাই। কেউ যখন আপনাকে বলবেন হাজিমে মাসতে, তখন আপনারও তাকে বলতে হবে হাজিমে মাসতে। ওয়াতাশি ওয়া আন্না দেস, আমি হচ্ছি আন্না। এটি হল আজকের মূল বাক্য। ওয়াতাশি মানে হল আমি, ওয়া হচ্ছে প্রসঙ্গ নির্দেশকারী পার্টিকেল, অর্থাৎ প্রসঙ্গবোধক অব্যয় বা টপিক মার্কার। আচ্ছা, এই প্রসঙ্গ বা টপিক জিনিসটা কি? এটা হল বাক্যের মূল প্রসঙ্গ, অর্থাৎ যে ব্যক্তি, বস্তু অথবা বিষয় সম্পর্কে আপনি কিছু বলতে চান। এই প্রসঙ্গটি একই সঙ্গে সেই বাক্যের কর্তা বা সাবজেক্ট হতে পারে, আবার নাও হতে পারে। যেমন এই বাক্যে ওয়াতাশি বা আমি কথাটি যেমন বাক্যের মূল প্রসঙ্গ, তেমনি এটি আবার এই বাক্যের কর্তাও। আন্না হচ্ছে আন্না, আমাদের এই আসরের মূল চরিত্র। যখন আপনি বলতে চাইবেন এটা হচ্ছে সেটা, বা এ হচ্ছে বি, অথবা যেমন আমি হচ্ছি আন্না, তখন দ্বিতীয় অংশের পরে দেস ব্যবহার করতে হবে, আর এটি নিয়ে গঠিত হয় প্রেডিকেট বা বিধেয়, কর্তা ছাড়া অবশিষ্ট অংশ। কাজেই বলতে হবে এ ওয়া বি দেস। বুঝতে পারলাম। কাজেই আমি আমার পরিচয় দিয়ে বলবো হাজিমে মাসতে, ওয়াতাশি ওয়া শারমিন দেস, তাই না? একেবারে ঠিক বলেছেন। এরপর সাকুরা উত্তর দিয়েছে হাজিমে মাসতে সাকুরা দেস। এবার আপনারা জানেন এর অর্থ কি। কেমন আছেন বা আসসালামু আলাইকুম বা নমস্কার, আমি হচ্ছি সাকুরা। একটু থামুন। আচ্ছা, সাকুরা কি কারণে ওয়াতাশি ওয়া কথাগুলো বাদ দিয়ে বলল? আসলে জাপানি ভাষায় বাক্যের মূল প্রসঙ্গকে আপনি প্রায়ই উজ্জ্ব রাখতে পারেন, অবশ্য যদি তা বাক্যটির অনুসঙ্গ থেকেই বোঝা যায়। যেমন এক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে কথা বলা ব্যক্তিটি হচ্ছে সাকুরা। কাজেই এই ধরনের বাক্যে ওয়াতাশিওয়া না বলাটাই বেশি স্বাভাবিক মনে হবে। বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আন্না বলেছে ইয়োরোশিকু ওনেগাইশিমাস। কারো সঙ্গে পরিচিত হওয়ার সময় বলতে হয় ইয়োরোশিকু ওনেগাইশিমাস। এর অর্থ অনেকটা হল আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম। তবে এর আক্ষরিক অর্থ হল আপনার সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রাখার আশা করছি। এই কথাটি আপনি কাউকে আপনার জন্য কিছু করার অনুরোধ জানানোর পরও বলতে পারেন। হ্যাঁ, এই বাক্যটি বেশ কাজের। আমরা তো প্রায়ই এটি ব্যবহার করে থাকি, তাই না? হ্যাঁ, তাই। চলুন এই কথাটি একটু ধীর গতিতে অনুশীলন করা যাক। ইয়োরোশিকু ওনেগাইশিমাসু। এরপর সাকুরা উত্তরে বলেছে কোচিরা কোসো। こちらこそ。 মানে হল পরিচিত হয়ে আমিও খুশি হয়েছি। অথবা আরো আক্ষরিক অর্থে বলা যায়, এই কথাটি আমার বলা উচিত। আন্নার কাছে সাকুরা হতে যাচ্ছে নির্ভরযোগ্য একজন সিনিয়র ছাত্রী, তাই না? নিশ্চয়ই। এবার আমাদের এই ধারাবাহিক আসরের নতুন একটি অংশের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, যার শিরোনাম টিচার আমাদের বুঝিয়ে দিন। এতে এই ভাষা শিক্ষার আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তকুনাগা আমাদেরকে আজকের শিক্ষণীয় বিষয়টি বুঝিয়ে দেবেন। আজ অধ্যাপক তকুনাগা আমাদেরকে জাপানি লিপি সম্পর্কে ধারণা দিচ্ছেন। তিনি বললেন, জাপানি ভাষায় তিন ধরনের লিপি আছে, যার প্রতিটি রয়েছে ভিন্ন ভিন্ন ব্যবহার। যখন আপনি লিখবেন ওয়াতাশি ওয়া আন্না দেস, আমি হচ্ছি আন্না, তখন আমি অর্থাৎ ওয়াতাশি লেখা হয় কাঞ্জি লিপিতে। ওয়া, দেশ এবং অন্যান্য পার্টিকেল বা অব্যয়সহ যেসব শব্দাংশ ব্যাকরণগত বিভিন্ন রূপ বা পরিবর্তন নির্দেশ করে, সেগুলো লেখা হয় হিরাগানা লিপিতে। ক্রিয়াপদ এবং বিশেষণ লিখতে কাঞ্জি ও হিরাগানা দুরকম অক্ষরই মিশ্রভাবে ব্যবহার করা হয়। অন্যদিকে আন্না নামের মতো যে কোনো বিদেশি ব্যক্তি বা স্থানের নাম এবং জাপানিতে বিদেশি ভাষা থেকে আসা শব্দসমূহ লেখা হয় কাতাকানা অক্ষরে। হিরাগানা এবং কাতাকানা হল উচ্চারণবোধক অক্ষর এবং এরূপ প্রতিটি অক্ষর দিয়ে একটি করে সিলেবল প্রকাশ পায়। জাপানি ভাষায় রয়েছে পাঁচটি স্বর উচ্চারণ, আ, ই, উ, এ, ও। আর এই ভাষাতে ব্যঞ্জন উচ্চারণ আছে নয়টি। জাপানি ভাষায় একটি স্বর উচ্চারণ অথবা একটি ব্যঞ্জনের সঙ্গে যুক্ত একটি স্বর উচ্চারণ যৌথভাবে মিলে একটি সিলেবল গঠন করে। এছাড়াও রয়েছে একটি স্বরবিহীন ব্যঞ্জন উচ্চারণ। টিচার আমাদের বুঝিয়ে দিন, পর্বটি শুনলেন। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। শারমিন, আপনি কি ধন্যাত্মক শব্দ কথাটি আগে শুনেছেন? হ্যাঁ, যেমন মোরগ মুরগির ডাক বোঝাতে কুকুরু কুক এবং এরকম বিভিন্ন শব্দ, তাই না? আপনি ঠিকই বলেছেন। জাপানি ভাষায় মোরগ মুরগির ডাক বোঝাতে ব্যবহৃত শব্দ হল কোকে কোকো। ধন্যাত্মক শব্দ হচ্ছে এমন শব্দ যা নির্দিষ্ট কোনো ডাক, কণ্ঠস্বর অথবা আচরণের কথা আমাদের মনে করিয়ে দেয়। এসব ধন্যাত্মক শব্দ তো প্রায় কার্টুনেও দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তাই। আর এ কারণে আমরা এই আসরে নানা রকম ধন্যাত্মক শব্দ তুলে ধরব। আজকের আলোচ্য শব্দটি হল, আচ্ছা বলুন তো, এই জাপানি শব্দটি দিয়ে কোন ধরনের আওয়াজকে বোঝানো হচ্ছে? আমার তো শুনে মনে হলো কেউ যেন ঢোলে বাড়ি দিল। ঠিকই ধরেছেন আপনি। এটা হচ্ছে কাঁধে নিয়ে বাজানো ঐতিহ্যবাহী জাপানি ঢোল সুজুমিতে আঘাতের শব্দ। তাহলে ঢোলের আওয়াজ প্রকাশ করার জন্য জাপানি ধন্যাত্মক শব্দটি হচ্ছে পোম। হ্যাঁ, বুঝলাম এবার। পোম এই শব্দটি বিভিন্নভাবে ব্যবহার করা হয়। যেমন কেউ যখন কারো কাঁধে হাত চাপড়ে ভাবা দেয়, তখন তা বোঝাতেও পোম শব্দটি ব্যবহার করা হয়। বেশ মজার ব্যাপার তো। তাহলে এরকম আরো অনেক শব্দ আমরা শিখব এবং কাজে লাগাব। শুনলেন ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। আজ এতে আমরা যে শব্দটির সঙ্গে পরিচিত হলাম তা হল পোম। বন্ধুরা, আমাদের জাপানি ভাষা শেখার আসর প্রায় শেষের দিকে চলে এসেছে। এ পর্যায়ে আন্না আজকের ঘটনাবলী নিয়ে ভাবছে আর নিজে নিজে মন্তব্য করছে। আন্নার স্বগতোক্তি নামের এই পর্বে চলুন দেখা যাক জাপানে আজ আন্না কি অনুভূতি লাভ করেছে। আচ্ছা, আজকে একটা ব্যাপার লক্ষ্য করলাম, জাপানিরা যখন অভিবাদন জানায় তখন তারা সবাই নত হয়। হাত মেলানোর রীতি নেই বললেই চলে। ঠিক যেন আমার নিজের দেশ থাইল্যান্ডের মতোই নিয়ম এখানে। শ্রোতাবন্ধু, আজ থেকে আরম্ভ হল জাপানি ভাষা শেখার নতুন এই ধারাবাহিক আসর সহজে জাপানি ভাষা। এই আসর আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। তাহলে যেতে যেতে আরো একবার শুনে নেওয়া যাক আজকের মূল বাক্য, আর তা হল ওয়াতাশি ওয়া আন্না দেস, আমি হচ্ছি আন্না। বন্ধুরা, আগামী আসরে আবার দেখা হবে জাপানি ভাষায়। মাতা ও আইশিমাশো।